আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা আবার নতুন ভাবে চালু করলাম, দেখি কতদিন যায় কতদিন চলে না চলে, ইনশাআল্লাহ পরে ভবিষ্যতে আমরা জানতে পারব। তবে দর্শ চালু থাকলে মানুষের মনে ইমানটা ঝালানো যায়, তাই না? চালু থাকলে ইমানটা ঝালানো যায়, না হয় ইমানে জং পড়তে থাকে। আর সালাফরা বলতেন তাআল নুমিন সা, তাআলাও নুমিন সা, তার মানে এসো আমরা কিছুক্ষণের জন্য ইমান নিয়ে আলোচনা করি, ইমান আনয়ন করি। যে কোনো ইবাদত করলে ইমান বৃদ্ধি পায়। তো দরসে আল্লাহর জিকিরের মজলিসে বসলে কি হয়? ইমান বৃদ্ধি পায়। চলেন আমরা শুরু করে দিই আমাদের কথা। এই বিশাল জগতের যিনি সৃষ্টিকর্তা তিনি কে? আল্লাহ। তিনি ছিলেন আর কিছুই ছিল না, তারপর তিনি সারা বিশ্ব রচনা করলেন। প্রথম কি সৃষ্টি করেছেন? প্রথম হাদিসে যেটা পরিষ্কার ভাষায় আছে আউয়াল মা খালাক আল্লাহুল কালাম, কিন্তু হাদিসে আছে যে ওয়া কানা আরশুহু আলাল মা, তার আরশ ছিল পানির উপরে। তাহলে বোঝা গেল পানি আর আরশ আগেই সৃষ্টি হয়েছে, তারপর কলম, তাই না? তো যাই হোক, প্রথম সৃষ্টির মূলে রয়েছে পানি, আরশ এবং কলম, যে কলম দিয়ে তিনি সারা বিশ্বের ভাগ্য এবং ঘটন অঘটন সবকিছু লিপিবদ্ধ করেছেন। তিনি একক অদ্বিতীয়। আল্লাহ কি? কুল হুয়াল্লাহু আহাদ, তিনি হচ্ছেন একক, আর দ্বিতীয় কেউ আল্লাহ নেই, দ্বিতীয় কোনো ইলাহ নেই, তাই না? ইসলামের মূল মন্ত্র হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্যই এর মূল মন্ত্রের মানে ব্যাখ্যায় আমরা কি করি? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ একক, তিনি একক সৃষ্টিকর্তা, সুতরাং তিনি একক ইবাদতের মালিক অধিকারী, তিনি সমগ্র সৃষ্টি জগতের একমাত্র প্রতিপালক, এছাড়া প্রতিপালনকারী কেউ নেই। তিনি রুজিদাতা, অধিকর্তা, অন্নদাতা, জীবনদাতা, মৃত্যুদাতা, মঙ্গলদাতা, বিপদতারণ। বিপদ দূর করে কে? বিপদ দেয় কে? আল্লাহ দেন বিপদ। আর দূর করেন কে? আল্লাহ। আল্লাহ বিপদ দেন, আল্লাহ দূর করেন। বিপদে বান্দার আকুল আবেদন শ্রবণকারী কে? আল্লাহ। অতএব বিপদে কাকে ডাকতে হবে? আল্লাহকেই ডাকতে হবে, আল্লাহ ছাড়া অন্যকে ডাকা যাবে না। আর আমরা যে বাবারে মারে করি, ও বাবা গো, ওগো মাচা, ওগো মাচা বলি না, এগুলো হচ্ছে বৈধ, যেগুলো হ্যাঁ বাদশা নামদার, মানুষকে ডাকা যাবে, বিপদে ডাকা যাবে, সাহায্য চাওয়া যাবে তিনটে শর্তে। সে তিনটে শর্ত কি? তাকে জীবিত থাকতে হবে, প্রথম শর্ত হলো তাকে জীবিত থাকতে হবে। দু নম্বর, যে জিনিস চাইবে তার দেওয়ার ক্ষমতা থাকতে হবে, যা আমি যে সাহায্য চাইছি সেই সাহায্য দেওয়ার ক্ষমতা তার কাছে থাকতে হবে। আর তিন নম্বরটা কি আগে বলতে হতো? উপস্থিত থাকতে হবে। তাহলে জীবিত থাকতে হবে, উপস্থিত থাকতে হবে। জীবিত কিন্তু উপস্থিত নেই। আপনি যে বাবাকে ডাকছেন, বাবা জীবিত কিন্তু বাংলাদেশে, আপনি সৌদি আরব থেকে ডাকছেন বাবা বাঁচাও, কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে, তাই না? এই তিনটে শর্তে মানে মানুষকে মানুষের কাছে সাহায্য চাওয়া যাবে, আমাকে টাকা দিয়ে সাহায্য করো, তারপরে আমি দেখছি যে একটা লোক আমাকে মারছে, আমি অন্যকে বলতে পারি ভাই আমাকে বাঁচাও, বলতে পারি না? পারি না। এই জিনিস না, অন্য জিনিস যেটা আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি পাওয়ার কথা বলা যায়, বন্যা এসেছে আল্লাহ বাঁচাও, তাই না? এখানে বন্যা থেকে পরিত্রাণের জন্য যদি আপনি কোন জীবিত মানুষের কাছে, উপস্থিত মানুষের কাছে গিয়ে বলেন বাঁচান, বাঁচাও, বলা যাবে? কেন? আপনি জানেন যে বন্যা থেকে বাঁচাবার ক্ষমতা মানুষের নেই। বন্যা রোধ করা, বৃষ্টি রোধ করা মানুষের হাতে আছে নাকি? না। যাই হোক, তিনি প্রাকৃতিক নিয়মের নিয়ামক। অনেকে বলে যে যা কিছু ঘটছে প্রকৃতির নিয়মে ঘটছে, মানুষ প্রকৃতির নিয়মে সৃষ্টি হয়েছে, মানুষ প্রকৃতির নিয়মে আবার মারা যাবে, মা এই যে গাছপালা যা কিছু সূর্য চন্দ্র যা দেখছে সব প্রকৃতির নিয়মে, সব উঠছে আর ডুবছে বা হচ্ছে, রাত দিন হচ্ছে প্রকৃতির নিয়মে, বান বন্যা তুফান ঝড় ঝঞ্ঝা যা কিছু হচ্ছে প্রকৃতির নিয়মে। এর পিছনে স্রষ্টা বা নিয়ন্ত্রক কেউ নেই। কারা বলে? নাস্তিকরা বলে। কিন্তু আমরা বলি কি, প্রকৃতির নিয়মের যিনি নিয়ামক, প্রকৃতির যে নিয়ম সেই নিয়মের একজন নিয়ামক আছেন, তিনি হচ্ছেন আল্লাহ। সৃষ্টি জগতে যা ঘটনে আসে তার সংঘটক তিনি, যা ঘটন অঘটন ঘটে তার সংঘটক তিনি, তিনিই বিধাতা, তিনিই ত্রাণকর্তা, তিনিই রক্ষাকর্তা। কোন সৃষ্টি না, কোন সৃষ্টি না, না কোনো মূর্তি আর না কোনো মানব জীবিত না মৃত, কেউ না, না ত্রাণকর্তা আর না রক্ষাকর্তা। তারই ইঙ্গিতে দিবারাত্রি হয় জগৎ চলে, সার্বভৌম কর্তৃত্ব কার? একমাত্র আল্লাহ তাআলার। এসবে তার কোনো শরীক নেই, কোনো শরীক নেই। কেউ করছে, কেউ আকাশের দায়িত্ব নিয়ে আকাশ চালাচ্ছে, কেউ চাঁদের দায়িত্ব নিয়ে চাঁদ চালাচ্ছে, এরকম আছে নাকি? তবে ফেরেশতাদেরকে দায়িত্ব দেওয়া আছে, সেটা আলাদা কথা। হুকুমটা কার? আল্লাহর হুকুম। কিন্তু আল্লাহর হুকুম ছাড়া এমন কেউ আছে নাকি যে সে আকাশ পরিচালনা করে কিংবা পৃথিবী পরিচালনা করে? কেউ নেই, কোনো শরীক নেই। তিনি ব্যতীত কেউ আকাশমণ্ডলীয় পৃথিবীতে অনুপরিমাণ কিছুরও মালিক নন। কেউ অনুপরিমাণ মানে ধুলি কণা পরিমাণও কিছুরও মালিক নয়, এবং এতে কারো কোনো অংশও নেই, এবং কেউ আল্লাহর কাজে সাহায্যকারীও নেই। এ কথা কোরআনে হাদিসে বহু জায়গায় বলা হয়েছে। কোরআনের 34 নম্বর সূরা 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা পরিষ্কারভাবে বলেছেন যে তার জাহির নেই, মানে কোনো পৃষ্ঠপোষক নেই, কোনো সাহায্যকারী নেই। আর নিশ্চয়ই আপনারা ছোট্ট সূরা মুখস্ত করেন যে তিনবার পড়লেই এক কোরআন খতমের স্বভাব হয়, কোন সূরাটা? সেইটা পড়লেই বুঝতে পারবেন যে আল্লাহ সুসাল যে ব্যক্তি সূরাটা পড়বে সে তার জন্য জান্নাত অনিবার্য হয়ে যাবে। কেন? বিশাল সূরা। কুল হুয়াল্লাহু আহাদ, তিনি হচ্ছেন একক। আল্লাহু সামাদ, তিনি হচ্ছেন অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। পক্ষান্তরে মানুষ, শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ, সে কিন্তু মুখাপেক্ষী। কার মুখাপেক্ষী? ছোটবেলাতে বাপ মায়ের মুখাপেক্ষী। আবার এমন এক সময় আসে যে একটা সঙ্গীর মুখাপেক্ষী হয়, স্বামী স্ত্রী, তাই না? আবার এমন এক সময় আসে যে সন্তানের মুখাপেক্ষী, সন্তানের মুখাপেক্ষী থাকে বৃদ্ধাবস্থা। আল্লাহুল মুস্তাআন। তো আল্লাহ তাআলা কিন্তু কারো মুখাপেক্ষী নন, এই জন্যই তিনি বলেছেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কারো জন্মদাতা নন এবং তাকেও কেউ জন্ম দেয়নি। তিনি জনক নন, তিনি জাতকও নন, জন্মসূত্রে তার কেউ নয়, কেউ কিছু নেই। সুতরাং না তার জন্মদাতা আছে আর না তিনি কাউকে জন্ম দিয়েছেন। দিলে কি হতো? মুখাপেক্ষী। এখান থেকে মুখাপেক্ষিতে বোঝা যেত আহা, তার বিকল্প কেউ নেই, তার সমকক্ষ কেউ নেই, তার বিকল্প কেউ নেই। এখন বিকল্পে আপনার যে কোনো অফিসে যান, এই আপনাদের বালাদিয়া অফিসে, পৌরসভার অফিসে, যদি রাইস না থাকে তাহলে আর একজন আছে, আচ্ছা রাইস নেই তো কাজ চালাবে কে? এরম কেউ আছে নাকি? বিকল্প ব্যবস্থা আল্লাহ তালার কিছু আছে নাকি? আল্লাহই হচ্ছেন একমাত্র কর্তা, আর তার কাজে কোনো বিকল্প, তার বিকল্প কিছু নেই, তার সমকক্ষ কেউ নেই, তার সমতুল্য কেউ নেই, তার সাহায্যকারী কেউ নেই। আল্লাহ, এই জন্যই আল্লাহ একক উপাস্য, একক উপাস্য। দুলোকে ভুলোকে তিনি ছাড়া আর কোনো সত্যিকারের মাবুদ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, উপাসনার যোগ্য নেই, ইবাদতের অধিকারী নেই, তিনিই যাবতীয় উপাসনা ও ইবাদতের অধিকারী। তিনি শুধুমাত্র তারই ইবাদতের জন্য মানব দানব সৃষ্টি করেছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তারই ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তার মানে অন্য কারো না, অন্য কারো ইবাদত করা যাবে না, করলে শিরিক হবে। ইবাদতে তার কেউ কোনো প্রকারের অংশী নেই, এই কথার উপরেই তিনি সকল আম্বিয়া ও রসুলগণকে প্রেরিত করেছেন। এর জন্যই প্রত্যেক রসুল ও নবীগণ নিজ নিজ উম্মতের তরফ থেকে কত শত কষ্ট পেয়েছেন, এ কথা মানবে না। প্রত্যেক যুগে যুগে মানুষেরা এই কথা মানতে চায়নি, কত লড়াই যুদ্ধ বেঁধেছে এরই জন্য। অতএব বান্দার জীবন, মরণ, স্মরণ, ভয়, ভালোবাসা, আশা, ভরসা, আবেদন, প্রার্থনা, উপাসনা, আরাধনা, যাবতীয় গুপ্ত প্রকট ইবাদত শুধু আল্লাহরই জন্য হতে হবে। ইবাদত কাকে বলে বাদশা নন্দার? ইবাদতের সংজ্ঞা কি? ইবাদত কাকে বলে? প্রত্যেক সেই গুপ্ত প্রকাশ্য কথা ও কাজ, প্রত্যেক সেই গুপ্ত প্রকাশ্য কথা ও কাজ যা বললে করলে মহান আল্লাহ রাজি খুশি হন, পছন্দ করেন, ভালোবাসেন। এ হল ইবাদত। প্রত্যেক যে কোনো ইবাদত, সেই ইবাদত একমাত্র কার জন্য নিবেদন করতে হবে? আল্লাহর জন্য। তার মধ্যে সামান্য কিছুতেও তার শরীক স্থাপন করা বান্দার পক্ষ থেকে জুলুম হবে। এই জন্য বলা হয় ইন্না শিরকা লা জুলমুন আযীম, শিরিক হচ্ছে বড় জুলুম। যদিও সে কোন নবী রসুল বা ফেরিস্তাকে শরিক করে থাকে, এবং সব থেকে বড় সৃষ্টিকে, আপনার সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকে কি? মানুষ। মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তাকে শরিক করি আল্লাহর ইবাদতে, চলবে? তাও চলবে না। তাহলে তার থেকে যারা নিচে তাদেরকে যদি শরিক করি আরো বেশি করে চলবে না, হবে না। ফেরেশতা যাদের পাপ নেই, যাদের কি আছে? শুধুমাত্র ইবাদত আর ইবাদত। তো সেই ফেরেশতাকে যদি আল্লাহর শরিক করি তা চলবে না, কারণ তারা হচ্ছে আল্লাহর বান্দা। মুহাম্মাদুন আব্দুহু ওয়া রাসূলু। আব্দ মানে হচ্ছে বান্দা, দাস। তাহলে আবেদকে বান্দা, বান্দাকে মাবুদ বানানো যাবে না। যিনি আবদে তাকে মাবুদ বানানো যাবে না। আবদ সবসময়ই আবদ, তার মর্যাদা আছে আমরা মানি, কিন্তু আল্লাহর যে মর্যাদা আছে তাকে আমরা দিতে পারি না। আল্লাহ আরশে আছেন, আমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে বসাতে পারি? নাকি বলতে পারি যে আরো সতে পথ ভুলিয়া এলো নবী মদিনায়? ও তো আরো সর্বনাশ হয়ে গেল। ও তো হয়ে গেল যে এক আল্লাহ তাআলা সমকক্ষ নন নবী, আর এক হলো যিনি আল্লাহ তিনিই নবী। কোনটা বেশি বড়? যারা শরিক করছে তারা তো শরিক করছে যে আল্লাহ সমকক্ষ বলে, আর কিছু লোক বলছে যিনি আল্লাহ তিনিই নবী বা মুহাম্মদ। কোনটা বেশি বড়? এটাই বেশি বড়, এটাই বেশি সর্বনাশী, ভয়ানক, তাই না? আল্লাহুল মুস্তাআন। তো এসব থেকে তিনি পাক ও পবিত্র, এই জন্য আমরা বলি সুবহানাক, সুবহানাল্লাহ, সুবহানাকা হাযা বুহতানুন আযীম। সুবহান, সুবহান মানে কি? আমি পবিত্রতা ঘোষণা করছি। কার? আল্লাহ। তিনি পবিত্র, তিনি সর্বপ্রকার ত্রুটি থেকে পবিত্র, তিনি শরীক থেকে সবকিছু থেকে পবিত্র, অন্যান্য সৃষ্টির শরীক থেকে তিনি অনেক দূরে, তাই না? আল্লাহ তার নিজ গুণাবলীতেও তিনি একক। যে গুণাবলী তার আছে, যার নামাবলী আছে, নামের যে অর্থ আছে, তারপরে তার সম্পর্কে যে গুণ বর্ণনা করা হয়েছে, যেমন হাত, যেমন যেমন হাত, যেমন আঙুল, যেমন চেহারা, যেমন পা ইত্যাদি, যেগুলো উল্লেখ আছে আমরা সেগুলো কি করি? বিশ্বাস করি। যেগুলোর উল্লেখ নেই সেগুলোর ব্যাপারে আমরা মুখ খুলি না, আর যেগুলো নেই বলে জানি সেগুলো নেই, তাই না? যেমন ঘুম নেই, সন্তান নেই ইত্যাদি, আর সেগুলো আমরা বিশ্বাস করি যে তার কোনো গুণে কেউ অংশীদার নেই, উপমা নেই, দৃষ্টান্ত নেই। মুসলিম আল্লাহ তাআলার অসংখ্য মহামান্বিত মহিমান্বিত নাম যত আছে মহত্তম গুণাবলীর উপর ইমান আনয়ন করে। যে সমস্ত নাম ও গুণ কোরআন কারিম ও সহিহ হাদিসে বর্ণিত হয়েছে তা অবিকৃত অবস্থায় মানে, তার কোন পরিবর্তন পরিবর্ধন অপব্যাখ্যা করে না, করে না তার কোন প্রকার রূপ বা আকৃতি বর্ণনা। যদি বলা হয় আল্লাহর হাত কেমন, জিজ্ঞাসা করা যাবে না, জানি না কেমন জানি না, কারোর সাথে উপমা দেওয়া হবে যে টেবিলের মতো কি হাতির মতো, এসব এসব বর্ণনা করাই যাবে না, আর নাই তাকে গুণহীন বা কর্মহীন মনে করা হবে। হ্যাঁ ওটা বলা হয়েছে হাত মানে কুদরত, যেমন অপব্যাখ্যা করে অনেকে, হাত মানে কুদরত, পা মানে অন্য কিছু, তারপরে চেহারা মানে অন্য কিছু, অনেকে অপব্যাখ্যা করে আর গুণহীন বর্ণনা করে থাকে, সেগুলো আমরা করতে পারি না। যেমন বর্ণিত হয়েছে ঠিক সেই অর্থেই তার প্রতি ইমান রাখব, যেমন সেই সকল নাম ও গুণাবলীর প্রতি ইমান রাখব যে সকল নাম ও গুণাবলীর কথা কিতাব ও সুন্নাহতে বর্ণিত হয়নি। আমরা ইমান রাখি কিন্তু আমরা জানি না আল্লাহর নাম কতগুলো বলছেন, আমরা আল্লাহর নাম কতগুলো, অনেকে বলে 99টা। হ্যাঁ জাহাঙ্গীর ভাই সত্যি ঠিক কথা নাকি, আল্লাহর নাম কি 99টা? আল্লাহ তাআলার নাম 99 এর অধিক, কত কেউ বলতে পারবে? মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন, জানতেন কতগুলো নাম আছে? না, তার কাছেও সে খবর ছিল না, তিনি নিজেই বলেছেন যে আল্লাহ তাআলা কিছু নাম নিজের জন্য গুপ্ত রেখেছেন, তিনি প্রকাশ করেননি। বুঝতে পারছেন আসমাউল হুসনা, সব সব আসমাউল হুসনা কারো জানা নেই, কিন্তু আমরা আমভাবে কি করি সব নামের প্রতি ইমান রাখি, যা যে নাম শুধুমাত্র আল্লাহ তাআলার নিকটই যার জ্ঞান আছে, অথবা তিনি কোন ফেরেশতা বা অন্য কোন সৃষ্টিকে জানিয়েছেন আমরা জানি না, অন্য সৃষ্টি জানে, ফেরেশতা হয়তো জানে কিন্তু আমরা জানি না, এসব বিশ্বাস করতে কেমন কার মতো ইত্যাদি প্রশ্ন মনে জাগবে না, নিরর্থক বা ভিন্ন ভিন্নার্থ বোধক মনে করে না। আল্লাহ নাম ও গুণাবলী যেমন তার জন্য উপযুক্ত, তার দৃষ্টান্ত কিছু নেই, তার কোন তুলনা নেই উপমানে, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়া সামিউল বাসির। হ্যাঁ আল্লাহ তাআলা আরশে আছেন, কোথায় আছেন আল্লাহ তাআলা? আরশে আছেন, আরশটা কোথায়? সাত আসমানের ওপরে। আল্লাহ সব জায়গায় আছেন না? রাবিয়া বিন হাবিলা, আল্লাহ তাআলা আরশে আছেন না, আরশে কিভাবে আছেন, আরশে বসে আছেন না দাঁড়িয়ে আছেন, এসব কিছু আছে নাকি? না, আরশে সমুন্নত আছেন, অনেকে বলে সমাসীন, আসীন মানে আসন মনে করে তারা মনে করে যে বসে আছেন মানে, না সমাসীন মানে বসে থাকা জরুরি না, সিংহাসনে সমাসীন মানেই যে সিংহাসনে বসেই থাকবে সবসময় তা না, বুঝতে পারছেন তো, সমাসীন মানেই সমুন্নত, যাই বলেন আরশে আছেন, এক কথায় আরশে আছেন, তার কাইফিয়াত তার কেমনত্ব আমরা জানি না, তার কোন দৃষ্টান্ত নেই। রাবিয়া বিন আব্দুর রহমানকে আল্লাহ তাআলার আরশে ওঠা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বললেন আরশে ওঠার কথা মানে আরশে উপরে থাকার কথা, সমুন্নত হওয়ার কথা আমাদের জানা, তার কৈফিয়ত অর্থাৎ কি রূপে কার মতো এসব আমাদের অজানা, রিসালাত আল্লাহর তরফ থেকে, তা প্রচারের দায়িত্ব রাসূলের উপর, আর আমাদের কাজ হচ্ছে সত্য জানা, আমাদের কাজ হচ্ছে কি সত্যায়ন করা। ইমাম মালিককে জিজ্ঞাসা করা হল আল্লাহ তাআলা কেমন ভাবে আরশে অধিষ্ঠিত আছেন, উত্তরে তিনি বললেন যে আল্লাহ তাআলার সমুন্নত হওয়ার কথা আমাদের জানা আছে, তার কেমনত্ব তা আমাদের অজানা আছে, তার উপরে ইমান হচ্ছে ওয়াজিব, আর এই বিষয়ে প্রশ্ন করা বিদাত, যদি কেউ প্রশ্ন করে কেমন কি কি করে তাহলে কি হবে? বিদাত। রাতের শেষ, রাতের শেষ শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা নিচের আসমানে নেমে আসেন, তাহলে নিচের আসমানে নেমে আসেন আরশ সহ নাকি আরশ খালি হয়ে যায়, তিনি নিচে আসমানগুলো নিচে নেমে আসেন নাকি আসমানগুলো তার উপরে হয়ে যায়, এই সব প্রশ্ন মাথায় ঘুর ঘুর করলেও আপনি করতে পারবেন না, কারণ বিদাত, কেমন ভাবে আমরা কেমন জানি না, আল্লাহ তাআলা নামেন নামেন, আপনার আমার মতো নামা নিশ্চয়ই নয়, বাস মোট কথা আল্লাহ জাল্লা শানুহু সপ্ত আকাশের ঊর্ধ্বে আরশের উপর আছেন, সারা সৃষ্টি জগতের উপরে থেকে জগৎ পরিচালনা করছেন, কিন্তু তার স্বরূপ কি, আকার কি, তার অবয়ব আছে কি না, আকার আছে না নেই আল্লাহর? আল্লাহর আকার আছে না নেই? তার প্রমাণ কি? যে দেখা যাবে, যে জিনিস দেখা যায় তার আকার আছে, দেখা যাবে না? যাবে না, যদি বলেন দেখা যাবে না তাহলে আল্লাহকে আপনি দেখতে পাবেন না, কেয়ামতে আল্লাহকে দেখতে পাবেন না? পাবেন না। জান্নাতে সবচেয়ে বড় নিয়ামতটা কি? আল্লাহর দিদার। অতএব দেখা দেখা যখন যাবে তখন আকার আছে, তবে জরুরি নয় আপনি দুনিয়াতে দেখবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে দেখেছেন, কিন্তু তিনি ছাড়া অন্য কেউ দেখেছে কি না এ প্রমাণ মিলে না, সঠিক প্রমাণ মিলে না। যাই হোক, এসব প্রশ্ন মোমেনের মনে আসে না এবং এ প্রসঙ্গে মুখই খুলে না, কারণ এসব প্রশ্নের উত্তর কোন সৃষ্টির কাছে নেই, কোরআন হাদিসেও নেই, জানেন তো শুধু তিনি যিনি আরশে আছেন। এসব উত্তর নিয়েও মোমেনের কোনো কাজ নেই। বস্তুত মুসলিম আল্লাহ যে বিষয় জানে না সে বিষয়ে অজান্তে কিছু বলতে ভাবতে রসনাকে চিন্তাকে বিরত রাখে, আর আল্লাহ সম্বন্ধে অনর্থক চিন্তা আলোচনা হতে নিবৃত থাকে। মুমিন জানে ও মানে যে তা কারো ধ্যান ধারণা তাকে ধরতে পারে না এবং কারো খেয়াল ও কল্পনা তাকে ছুঁতে পারে না, কারো জ্ঞান তাকে পূর্ণরূপে জানতে পারে না। আপনি কল্পনা করতে পারেন আল্লাহকে? না। এখন বাদশাহ নামদা নামাজ পড়ছে, শুনে হুজুর কয়েছে যখন ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো, শুরু করে দিল যেন আমি আল্লাহকে দেখছি। আল্লাহ কেমন চলবে? যদি আপনি কল্পনা করে একটা ছবি এঁকে নেন তাহলে কি হয়ে যাবে? সর্বনাশ হয়ে যাবে, মূর্তি হয়ে যাবে, তাই না? তিনি সমহান, তিনি আছেন সকল সৃষ্টির উদ্দেশ্য, সপ্ত আকাশের উপর কুরসি যা সপ্ত আকাশ ও পৃথিবীকে পরিব্যাপ্ত, এই কুরসি তার পা রাখার স্থান, কুরসি তার উপরে আরস। আর এই যে আরস বলা হচ্ছে যে কল্পনাতীত বৃহত্তম আরস, যা আল্লাহ সবচেয়ে বড় সৃষ্টি, সর্বোচ্চ জান্নাত ফিরদাউসের উপরে বিদ্যমান, যার পায়া আছে প্রান্ত আছে, আরশের পায়া আছে প্রান্তও আছে, কেয়ামতে তার ছায়াও হবে। এই আরশের ছায়ায় মোমেনরা কোন মোমেন জায়গা পাবেন, তাই না? তার উপরে কিছু নেই, তিনি কাবায় নন, মসজিদে নন, মোমিনের হৃদয়ে নন, সব জায়গাতেও নন, কোথায় আছেন? আরশের উপরে। তিনি সৃষ্টির সাথে মিলে থাকেন না, তবুও তিনি বান্দার নিকটবর্তী, তিনি সর্বদা বান্দার সাথে থাকেন। আরে তাহলে তো উল্টো কথা হয়ে গেল, এখনই বললেন আরশের উপরে এখনো সাথে থাকেন, তার মানে তার দৃষ্টি, তার সাহায্য, তার ইলম সব জায়গাতে আছে, তিনি নেককার ধৈর্যশীল বান্দাদের সাথে থাকেন। তবে তিনি স্ব-অস্তিত্ব নিয়ে নন, বরং তার ইলম সাহায্য তৌফিক সর্বদা বান্দার সাথে থাকে, তার দৃষ্টি ও জ্ঞান সব জায়গায় আছে, তার অনুগত ফেরিস্তা সকল স্থান চেয়ে আছেন, তারা বান্দা তত্ত্বাবধানে থাকেন, আল্লাহর জিকির তথা স্মরণ করে থাকেন, বান্দার হৃদয়ে আল্লাহর জিকির থাকে। বান্দার হৃদয়ে কি থাকে? আল্লাহর জিকির থাকে, আল্লাহ না, আল্লাহর স্মরণ থাকে। আর সব জায়গায় কে থাকে? আল্লাহ না, ও রব্বানা ওয়াসিআ কুল্লা শাইইন ইলমা, আল্লাহ তুমি সব জায়গাতে তোমার ইলম আছে, বুঝতে পারছেন? তো এই হলো মোটামুটি আল্লাহ সম্পর্কে ধারণা। ইনশাআল্লাহ আমরা আরো ধারণা নেব, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।